যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই তবে যাহবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। চল চল চল চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উত্তলা ধরণি তল, করুণ প্রাণের তরুণ দল, চল রে চল রে চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উত্তলা ধরণি তল, করুণ প্রাণের তরুণ দল, চল রে চল রে চল। চল চল চল চল চল চল, যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে, রেসকোর্সের তপ্ত ভাষণ আবার আসবে ফিরে, দুশ্মন যদি খড়গ চালায় নকল বন্ধু সেজে, কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে, আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে, হোক নমাস কিংবা নবছর, জাতি জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে। আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, দঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে রাত্রিরা হুঁশিয়ার, দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, দঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে রাত্রিরা হুঁশিয়ার। যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে, শহীদ তিতুর বাসের কেল্লা আবার তুলব গড়ে, যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে, সেই ভাঙা কেল্লায় ওড়াবো নিশান আবার নতুন করে, এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে, ওরা পাথরের নয় ফাজরের বাঁধ গড়ব তাদের রুখতে, কোন তাবেদার কোন গাদ্দার যদি মির্জা পরের সেই কালো পথ মারায় তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। বাজেছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লা ওর নিশান, বাজেছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লা ওর নিশান। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি, এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো, দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো, মোদের ইতিহাস আছে সম্মান আছে নাথক বস্ত্র অন্ন, এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য, যদি জলস্থল কিংবা অন্তরীক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। কারা রই লৌহ কপাট, কারা রই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি, ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি, কারা রই লৌহ কপাট, কারা রই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি, ওরে ও তরু নিশান, ওরে ও তরু দুস্তর পারাবার হে, দঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রী না বসিয়া, দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবার হে, দঙ্ঘিতে হবে ধরণী তল, করুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। চল চল চল চল চল চল, যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে।